ওই ইমানদার মেয়ের গোরে কে কাঁদে আজ বল, নামাজ রোজা হজ যাকাত হলো কে বিফল, নামাজ রোজা হজ যাকাত হলো কে বিফল, নামাজ রোজা ছিল না কাজা ইমানে পাকা, দান খয়রাত করতো সদা মাথায় কাপড় ঢাকা, সেই মহিলার এমন কি ভুল হলো বলো না, সেই ভুলের বিনিময়ে ইবাদত কবুল হলো না, ওই ইমানদার মেয়ের গোরে প্রতিবেশী আত্মীয় স্বজন বলেন কে আওলাদ, মরণের পরে বেশাক পাবে খোদারে জান্নাত, আল্লাহর বিচারে ওই মহিলার কি হাল হলো শোনো না, সাপ ও বিছে দিছে কামড় সে কি যন্ত্রণা, সাপ ও বিছে দিছে কামড় সে কি যন্ত্রণা, ওই ইমানদার মেয়ের গোরে সেই মহিলার পিতা এসে কবরের ধারে গেল, কবরের কান্না শুনে পিতার বুক ফেটে গেল, মৌলানা হাফেজ নিয়ে তখন অজ্ঞসিহাত দিল, কি দোষে মন করেছিল শাস্তি কম হলো না, কি দোষে মন করেছিল শাস্তি কম হলো না, ওই ইমানদার মেয়ের গোরে ওই মহিলার পিতা একদিন স্বপ্ন দেখে রাতে, স্বামী যদি মাফ করে দেয় তবে যাবে জান্নাতে, স্বামীকে কটু কথা বলতো এই ছিল তার ভুল, তার সব ইবাদত বেকার হবে যে স্বামীর কথা মানে না, তার সব ইবাদত বেকার হবে যে স্বামীর কথা মানে না, ওই ইমানদার মেয়ের গোরে স্বামীর কাছে গিয়ে সবাই বলে মাফ করে দাও না, মাফ যদি না করো তুমি নাজাত পাবে না। শুনে সামি বলছে খোদাকে, করেছে যা ভুল আমি মাফ করে দিলাম, তুমি মাফ করো না। আমি মাফ করে দিলাম, তুমি মাফ করো না। ওই ইমানদার মের গোরে শামি যখন মাফ করিল, মুক্তি খোদা দিল, জাহান্নামি সেই মহিলা জান্নাতি হল। রহমাতুল্লাহ বলে স্বামীকে, কটু কথা বলো না, স্বামীর কথা না মানিলে জান্নাতি হবে না, স্বামীর কথা না মানিলে জান্নাতি হবে না। ওই ইমানদার মেয়ের গোরে কে কাঁদে আজ বল, নামাজ রোজা হজ যাকাত হলো কি বিফল, নামাজ রোজা হজ যাকাত হলো কি বিফল। www.anibas.in